আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1162। আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, اور جب میرے بندے تم سے میرے بارے میں پوچھیں, پیارے نبی جی, میرے بندے جب آپ سے میرے بارے میں پوچھیں تو ان سے کہو کہ میں تو نزدیک ہوں. اُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ, পুকারনে ওয়ালে কি পুকার কা জবাব দেতা হুম জবকে ও মুঝে পুকারতা হ্যা. ফলিয়াসতাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তো চাহিয়ে কে ও মেরা হুকম মানে অর মুঝ পর ইয়াকিন রাখে তাকে ও হিদায়ত পায়ে. মুখতসর সে তশরীহ সুন লিজিয়ে কে আল্লাহ তাআলা বহুত করিব হ্যায়, দুআ মাঙ্গনে ওয়ালে কি দুআ কো আল্লাহ কবুল করতে হ্যায়, বাস আল্লাহ কহতে হ্যায় কি মুঝ পর ঈমান লাও অর মেরে বাতেন মেরে বাতে মেরে আহকামাত কো পুরা করো. আব হাম সারে কে সারে আল্লাহ সে আহদ করেন, এ আল্লাহ, মেরে সাথ পড়িয়ে, এ আল্লাহ, হাম আহদ করতে হ্যায় কে হাম আপকে সারে আহকামাত কো পুরা করেঙ্গে. এ আল্লাহ, হাম নামাজে পড়েঙ্গে, এ আল্লাহ, হাম কুরআন পড়েঙ্গে, এ আল্লাহ, হাম যাকাত দেঙ্গে, এ আল্লাহ, হাম তেরে জিতনে ভি আহকামাত হ্যায় এ আল্লাহ, হাম উসে পুরা করেঙ্গে, বস তু এ আল্লাহ তেরে আহকামাত পুরা করনে মে তু হামারি মদদ ফরমাইও, অর এ আল্লাহ, হাম ঈমান লাতে হ্যায় মেরে সাথ কলমা পড় লো তাকে হামারি ঈমান তাজা হো যায়, কিন্তু আল্লাহ নে সাহিত মে কাহা হ্যায় মুঝ পর ইয়কীন রাখেন, ঈমান লায়ে তাকে ও হিদায়ত পায়ে. আম যে ঈমান তাজা কর লিজিয়ে, পড়িয়ে মেরে সাথ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, আর ইয়াহা আল্লাহ নে কাহা হ্যায় কি মেরে বন্দে মুঝসে মাঙ্গেঙ্গে, মে বহুত করিব হুম, উনকি বাত কো পুরা করুঙ্গা. আব আল্লাহ তাআলা সে মুখতসর ইতনি দুআ মাঙ্গ লিজিয়ে, আল্লাহ, এ আল্লাহ, তেরে নবী নে জিতনি ভি খৈর কি লাইন কে দুআয়ে মাঙ্গি হ্যায় ও সারি কে সারি তু হামে আতা ফরমা, ওর তেরে নবী ইয়ে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে জিন শুরুর সে পনাহ চাহি হো এ আল্লাহ, তু উনসে হামারি হিফাজত ফরমা, আর মেরে সাথ পড় লিজিয়ে আব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এ আল্লাহ, তেরে জিক্র পর আর তেরে শুকর পর আর আচ্ছি তেরে ইবাদত করনে পর তু হামারি মদদ ফরমা, বগৈর তেরি মদদ কে হাম কোই ভালা কাম নহি কর সকতে হ্যায়, এ আল্লাহ, তুনে কাহা হ্যায় কি মে করিব হুম আর দুআ কবুল করুঙ্গা, এ আল্লাহ, এ দুআয়ে তু হামারে লিয়ে আর হামারি কিয়ামত তক কে আনে ওয়ালি নস্লো কে লিয়ে কবুল ফরমা, আমিন আমিন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, وآخر دعوانا أن الحمد لله رب العالمين.